মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘরে বুত পূজার ওই পাইতারা, ক্ষুধার জ্বালাই দেশে দেশে আজ লক্ষ শিশু যায় মারা। ইরাক ইরান পাকিস্তানে আজকে সবার নিধারাম, সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল। আল আহাদের ঝান্ডা নিয়ে কেউ দাঁড়ালে বিশ্বমাজ, মৌলবাদী গালি দিয়ে হায় নেই কেড়ে নেই মাথার তাজ। আহমেদাবাদ জ্বলছে আজি বিরান, কাবুল কান্দাহার, আহমেদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার, কাশ্মীরে মুসলমানে নিত্য দিনে খাচ্ছে মার। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল। লক্ষ লক্ষ ফিলিস্তিনির নেই যে হয়নি ঠিকানা, বুলডোজারে জেন্তদের পিছে আসে দহায়না, সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চায় না যাত, সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চায় না যাত। রক্ষা কর দয়াল প্রভু ধ্বংস যে প্রায় আজম্মত। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল। বিশ্ব জুড়ে নেই কোথাও নেই অধিকার মুসলিমের, সন্ত্রাসীদের গন্ধ সুখে কণ্ঠে রোধে আস্তাদের, দুধে ধোয়া মার্কিন মডল সন্ত্রাসী নই ইজরাইল, হালাকুদের সাথে ওদের থাক না যতই থাক না মিল। মুজাহিদদের হত্যা করে রুশ ভারতে বাহবা পায়, জান বাঁচাতে অস্ত্র নিলে বীর চেচেনের শির লুটায়, কেমন করে সইব জ্বালা থাকতে লহু এই বুকে, কেমন করে সইব জ্বালা থাকতে লহু এই বুকে, আসছে আঘাত দিনের পরে মরছে মমিন আজ ধুকে। অশ্রু যে আজ নেই নয়নে অগ্নি ঝরে চোখ থেকে, অশ্রু যে আজ নেই নয়নে অগ্নি ঝরে চোখ থেকে, দিনকে আজাদ করতে মমিন সব রেখে চল জিহাদে। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেসামাল।